صلي وسلم وبارك على محمد وعلى آله وصحبه ومن تبعهم. يا ربي اكفني بحلالك عن حرامك. أمر عالم تاكي تشينت عبد الله مميون بلطن ونهيك بلطن شاتم عمدر ونهي كفل بلطي كفالة ديك تالجنه دعاكم الله ترسم الشاشة مدار كويت মহান সৌদির অবস্থা ইয়ে না তো আরো অসুবিধা আছে সামনে কি কি বলছে গড়বড়া টড়বড়া এগুলো কম হয়ে যাবে মনে হয় আছে অর্থনৈতিক আমাকে মহাদিন কি বললাম সরকারি ঘর বানাবে আলাদা ও অন্য কোম্পানি চাইনিজ কোম্পানির ইয়ে করে দিচ্ছে মানে এখানেই প্রজেক্ট আলহামদুলিল্লাহ وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون এই তিনটি আয়াত পাঠ করলাম সূরা বকরা 49 নম্বর থেকে না 60 আয়াত 52 আয়াত পর্যন্ত রব্বুল আলামিন বলছেন বনি ইসরাইলকে সম্বোধন করে এর পূর্বে আলোচনা গেছে বনি ইসরাইলের ব্যাপার বলছেন ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা তোমরা স্মরণ করো ওই সময়কে যখন আমি তোমাদেরকে বাঁচিয়েছিলাম ফিরআউন এবং তার দলবলের আক্রমণ থেকে রক্ষা করেছিলাম তারা কি করত ইয়াসুমুনাকুম সুআল আযাব তোমাদেরকে কঠিন শাস্তি দিত মারাত্মক শাস্তি দিত ইন্নালিল্লাহ এর একটা বা কয়েকটা নজির দেখিয়েছেন বলছেন দুইটা ইউযাব্বিহুনা আবনাআকুম তোমাদের ছেলেদেরকে জবাই করত ওয়াইয়াসতাহিউনা নিসাআকুম আর তোমাদের নারীদেরকে জিন্দা রাখত আল্লাহু আকবার বর্তমানে এরকম কোন কোন জায়গায় হচ্ছে আমরা যা শুনতে পাচ্ছি কাফির কুফার কিরকম মুসলমানদের উপর জুলুম করে এরা হচ্ছে আগে যারা গেছে ওদের উত্তর শুনি ফিরাউনের উত্তর শুনি এইসব কাফির কুফার জালিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে বলছেন খেয়াল করো আমার এই নিয়ামত ছিল তোমাদের উপর তোমাদেরকে ফিরাউন এবং তার গোষ্ঠী দলের সৈন্যদলের অরিষ্ট থেকে আমি তোমাদেরকে রক্ষা করেছিলাম আমি পরিত্রাণ দিয়েছিলাম আর কেউ ছিল না তোমাদেরকে কঠিন শাস্তি দিত ওরা তোমাদের ছেলেদেরকে জবাই করতো ইন্না লিল্লাহ আর নারীদেরকে জিন্দা রাখত নারীদেরকে ভোগবিলাসের জন্য স্পষ্ট আর ছেলেদেরকে হত্যা করত জবাই করে দিত যেভাবে বর্তমানে শুনছেন আপনারা মায়ের মায়ের মুসলমানদের ব্যাপারে এরকম হচ্ছে আল্লাহ যেন তাদেরকে উদ্ধার করেন মুসলমানদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ মুসলমানদের জন্য আল্লাহ পাক ইমানি শক্তি আল্লাহ যেন বৃদ্ধি করেন আর মুসলমানদেরকে ঐক্য দান করেন আল্লাহ বলছেন ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম এর মধ্যে আল্লাহ যে তোমাদেরকে রক্ষা করেছেন এর মধ্যে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে মহা নিয়ামত, মালামালি নিয়ামা, কারণ আল্লাহ রক্ষা করেছে। আর এর আরেক তফসির মানে পরীক্ষা, মানে ওরা যে তোমাদেরকে জবাই করত, তোমাদের ছেলেদেরকে, তোমাদেরকে শাস্তি দিত, কারণ এখানে দুইটি কথা উল্লেখ করেছেন, বাকি বুঝেন কি অবস্থা করত, বড় দুইটা শাস্তির কথা উল্লেখ হয়েছে, ছেলেদেরকে জবাই আর নারীদেরকে জিন্দা, দুটি কথা উল্লেখ করেছেন, ওদেরকে জিন্দা রেখেও কি করত, দুইটা কথা উল্লেখ, আর বাকি যে কত কিছু করত, এইসব ছিল পরীক্ষা তোমাদের জন্য। আল্লাহু আকবার। তাই পরীক্ষা যদি তার মানে পরীক্ষা হয়, এর মধ্যে ইশকাল নেই পরীক্ষা। তাই পরীক্ষা এই জমানার মুসলমান যারা, আমরা তো এমনি দুর্বল মুসলমান, ইমান কমজোর। আল্লাহু আকবার। আমাদের সকলকে ইমানি পরীক্ষায় যেন, ইমানি পরীক্ষায় আমাদেরকে অটল থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে, ইমান বৃদ্ধি করতে হবে, অগ্রসর হতে হবে হকের পথে। শুধু বস হালকা বাতাস আসতেই যদি আমরা হিলে না যাই, হকের পথে অতন্ত্র প্রহরীর মতো আমাদেরকে অটল থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। এরপরে রব্বুল আলামিন আরেকটি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, বলছেন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম ওয়াআগরাকনা আলা ফিরআউন ওয়াআনতুম তানযুরুন। কত বড় নিয়ামত ওই সময়কে তোমরা স্মরণ করো, যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিদীর্ণ করে দিলাম, সুবহানাল্লাহ, সমুদ্রকে হ্যাঁ ফাটিয়ে দিলেন, কিরকম মানে রাস্তা রাস্তা রাস্তা, 12টি রাস্তা তৈরি করে দিলেন রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে, সুবহানাল্লাহ, বড় বড় প্রকাণ্ড পাহাড়ের মতো রাস্তা হয়ে গেল পাহাড়টা। আল্লাহ আকবার, কে করেছে? আল্লাহ। فاضرب بعصاك الحجر او بحر بحر তুমি সমুদ্রে তোমার লাঠি মারো, লাঠি দিয়ে আঘাত করো, ان اضرب بعصاك البحر سبحان الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো, فانفلق فكان كل فرق كالطود العظيم। তখন সমুদ্র ফেটে গেল, আলাদা আলাদা হয়ে গেল, আর প্রত্যেকটি পার্ট সমুদ্রের প্রত্যেকটি অংশ, এই যে 12টা অংশ হলো, প্রত্যেকটি অংশ বড় বড় পাহাড়ের মতো হয়ে গেল, সুবহানাল্লাহ, দাঁড়িয়ে গেছে পানি, পানি আর পানি নেই, একদম সুন্দর সুন্দর রাস্তা, আল্লাহ। আর আল্লাহ পাক কি করলেন? বলছেন وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ। রাস্তায় 12টি রাস্তা করে দিলাম, আর তোমাদেরকে আমি বাঁচিয়ে বাঁচালাম, রক্ষা করলাম, তোমাদের হেফাজত করলাম, فَأَنْجَيْنَاكُمْ। আর কি করলাম? وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। ফিরাউন আর তার দলকে সব সকলকে ডুবিয়ে দিলাম, তখন কিন্তু তোমরা সরাসরি প্রত্যক্ষ করছিলে, দেখছিলে, সুবহানাল্লাহ, তোমাদের দৃষ্টির সামনেই আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম, সুবহানাল্লাহ, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? তাই আমার এ কারণেই এটা প্রসিদ্ধ, আপনারা জানেন এই তো মহরম মাস কেন, মহরমের 10 তারিখ আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসনাদে ইমাম আহমদের রিওয়ায়াত, বুখারী সহীহাইনের রিওয়ায়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন মদিনায়, দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে, সিয়াম পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউমুল লাযী তাসুমুনা, এটা কোন দিন যেদিন তোমরা রোজা রাখো, সিয়াম পালন করো? তারা কি বলল, হাযা ইয়াউমুন আযীম। আর এখানে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি এরকম উল্লেখ করছেন, হাযা ইয়াউমুন সালেহ, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু আযজা ওয়া জাল্লা বনী ইসরাঈল মিন আদুবিহিম فصامه موسى عليه السلام فقال رسول الله صلى الله عليه وسلم انا احق بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وامر بصومه ترى বললেন এটা হচ্ছে একটা নেক দিন, ভালো দিন, পুণ্যবান দিন। আর কোন কোন ফরমেশ ইয়াউম আযীম, মহাদিন, মর্যাদাশীল দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। মূসা আলাইহিস সালাম আর বনী ইসরাঈলকে আল্লাহ পাক রক্ষা করেছেন, হেফাজত করেছেন। আর এই দিনে রব্বুল আলামিন তাদের দুশমন ফিরআউন আর তার দলবলকে ধ্বংস করে দিয়েছিলেন। এজন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে এই দিনে সিয়াম পালন করেছেন। মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন, এ কারণে আমরা এই দিনে সিয়াম পালন করি। তখন মূসা আলাইহিস সালাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের সাথে হক আমাদের বেশি। ঠিক না? ঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হক বেশি, মূসা আলাইহিস সালামের সাথে আমাদের হক বেশি, মানে মূসা আলী ইসলামের সাথে বেশি সম্পর্ক আমাদের, তোমাদের থেকে বেশি। তোমরা ইহুদি জাতি, তোমরা তো মূসা আলী ইসলামের উপর সত্যিকার অর্থে মানছো না। মূসা আলী ইসলামকে যদি সত্যিকার অর্থে মূসাকে মানতে তোমরা, তাহলে অবশ্যই তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখলেন, আর এদিনে রোজা রাখার নির্দেশ দিলেন তার উম্মতকে। এই জন্য আমরা আশুরা সিয়াম পালন করি, মানে আলহামদুলিল্লাহ। আমার এই দিন আশুরার দিন সিয়াম পালন করার কারণ হচ্ছে এটা, অন্য কিছু না। এটা মুসনাদ ইমাম আহমদ, সহিহাইন, বুখারী, মুসলিমের হাদিস। আমরা এই জন্য রোজা রাখি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোরআন এবং সুন্নতের অনুসারী যারা, এদের সকলকেই একতা মানা জরুরি বা ওয়াজিব। সহিহাইন, বুখারি মুসলিমের হাদিস, মুসনাদ ইমাম আহমদের হাদিস, এত বড় বড় বিদ্বান, ওরা সবাই এই হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি সহি না গলত? সহি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই হাদিসকে নির্ধারণ কবুল করবেন, এর মধ্যে সন্দেহ নাই। তাই যারা এই আশুরাকে উপলক্ষ করে বিভিন্ন রকমের বিদাতি অনুষ্ঠান করে, শুধু হাসান আর হুসাইন অথবা হাসান হাসান হাসান হাসান বলতে এরকম করে, অথবা হুসাইন হুসাইন হুসাইন, আস্তাগফিরুল্লাহ আল আযীম, ওরা কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করছে না। ওরা কাদের সুন্নতের উপর আমল করছে? যারা সুন্নি হয়ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করছে না, ওরা আমল করছে গুমরাহদের সুন্নত, বলেন নাউযুবিল্লাহ। গুমরাহদের সুন্নত বলতে কি? তরিকা। আর ওইসব গুমরাহ বর্তমান জমানার শিয়া সম্প্রদায়, আস্তাগফিরুল্লাহ আল আযীম। সেদিন আমি নিজে ইউটিউবে শুনেছি একটা রাফিদি, বড় শিয়া, গুমরাহ, পথভ্রষ্ট আরবি ভাষায়, সে বলছে বুখারীর হাদিস এটা, বুখারীর হাদিস সহি না, সে বিশ্বাস করে না, শয়তান গুমরা। এমন গুমরা তার মুক্তিকে আমি কয়েকবার শুনেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে সে গালি দেয়, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে গালি দেয়, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কে গালি দেয়। বাংলাদেশের সুন্নি আন্দোলনের অনেক লোক ওইসব শিয়াদের সাথে ওইসব রাফিজিদের সাথে ওরা মিলে গেছে, ওরা এই হাদিস দেখছে না। তাই সবাইকে আমাদের সকলকে সতর্ক থাকা উচিত, গুমরাহকে গুমরাহ হিসেবে জানা উচিত, বেদাতিকে বেদাতি হিসেবে জানা উচিত এবং মানা উচিত। সাহাবায়ে কেরামদের দুশমন হলে আমাদের দুশমন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনের দুশমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুশমন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনের দুশমন আল্লাহর দুশমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সাহাবা আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আর তারা বলছে ওরা নাকি আল্লাহর আল্লাহর দুশমন। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ ওয়া ইন্নী রাজিউন, এর চেয়ে কত বড় মুসিবা আর কি হতে পারে, এত বড় গুমরাহ আর কি হতে পারে যারা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে গালি দেয়। তো আমাদের সকলকে খেয়াল রাখা দরকার, আসুরা যে সিয়াম পালন করি, আসুরা সিয়ামের মেইন কারণ হচ্ছে এটা। রব বলছেন وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। আমি তোমাদের জন্য সমুদ্রকে ফাটিয়ে দিয়েছিলাম, সমুদ্র ফেড়ে তোমাদের জন্য 12টি রাস্তা বের করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, আর কি করলাম, তোমাদেরকে বাঁচালাম, রক্ষা করলাম, তোমরা ওই নিয়ামতকে স্মরণ করো। আর কি করেছি, তোমাদের যে দুশ্মন ছিল, আমার যে দুশ্মন ছিল ফিরাউন, ওকে আমি তার দলবল সহ পানিতে ডুবিয়ে সকলকে আমি ধ্বংস করে দিয়েছিলাম, আর তোমরা নিজেরা দেখছো প্রত্যক্ষ ভাবে। সুবহানাল্লাহ, তাই তোমরা কি ওই নিয়ামতকে স্মরণ করবে না? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাকের যেসব নিয়ামত আমরা পেয়েছি ওইসব নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করবো, শুধু মুগিয়ে বলবো না, বাস্তবে শুকরিয়া আদায় করবো। বলেন ইনশাআল্লাহ, ইতাদ্দা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবী লাশাদীদ, তোমাদের রব তোমাদেরকে জানিয়ে দিয়েছেন কি যদি তোমরা তোমাদের রবের শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম, রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আজীদান্নাকুম, তাহলে আমার নিয়ামত তোমাদের জন্য আরো বাড়িয়ে দেব। আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করছি না, আল্লাহর হক আদায় করছি না, যার ফলে আমরা এইসব বিপদের সম্মুখীন হচ্ছি। আল্লাহ বলছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যদি তোমরা আমার না শুকরিয়া করো তাহলে তোমরা জেনে রেখো আমার আযাব হচ্ছে কঠোর। যাই হোক, যেহেতু সময় অল্প, দুটি আয়াত সামনে রেখে আলোচনা করলাম, আর পরের আয়াতগুলি পরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তার যাবতীয় বিধান জেনে মানার তৌফিক দান করুন, সব রকমের শিরকি কুফরি মতবাদ থেকে, কুফরি আকীদা থেকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।